আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে জুমার দিনের আলোচনায় নিশ্চয়ই আপনারা সারা বিশ্বে হইচই হওয়া একটা বিষয় লক্ষ্য করবেন, আর সেই নিয়ে দুটো কথা বলবো ভাবছি। প্রথমত, নিশ্চয়ই আপনারা জানেন রোগ ব্যাধি কোত্থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলার এমন এমন সৈন্য আছে যে সৈন্য আমরা দেখতে পাই না, ওয়া জুনুদান লাম তারাওহা। আল্লাহর বহু সৈন্য আছে যে সৈন্য আমাদের নজরে আসে না। এখন যে করোনা ভাইরাস চলছে, নভেল করোনা ভাইরাস, সূক্ষ্ম, এমন সূক্ষ্ম জিনিস যা খালি চোখে দেখা যায় না, সেটা এমন এক সৈন্য যে মানুষের জীবন নিতে পারে, বরং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন হরণ করতে পারে। আল্লাহর সৈন্য। আল্লাহ তাআলা গজব আযাব পাঠিয়ে থাকেন বিভিন্ন কারণে। আমাদের রোগ বালা যে আছে, সেই রোগ বালা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শায়েস্তা করেন, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেন এবং আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বর্ধন করেন। সুতরাং এখন যে রোগ এসেছে, মহামারী যাকে বলে, ব্যাপক আকারে যেটাকে সংক্রামক ব্যাধি বলা হয়, সংক্রমণ বলে কিছু আছে কি না এ নিয়ে আমাদের কিছু অর্ধশিক্ষিত মুসলমান, তারা মনে করেন কি ইসলাম এটাকে বিশ্বাস করে না, এই জন্য টিকা দিতে বলে শিরিক, টিকা দেওয়া শিরিক, ভ্যাকসিন দেওয়া শিরিক ইত্যাদি মন ধারণা করে। ইতিমধ্যে কি বলে আপনার সোশ্যাল মিডিয়াতে একটা ছবি বেরিয়েছে, একটা পোস্ট দেওয়া হচ্ছে, কোনো এক জায়গাতে এক নাপিত তার নাপিতের দোকানে লাইব্রেরি খুলেছে, সেখানে পড়ার ব্যবস্থা, পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে, আর যদি কেউ সেখানে এসে বই পড়ে এবং চুল কাটে তো 30% কমিশন রেখেছে। কি সুন্দর ব্যবস্থা, তাই না? মানে লোককে পড়াবার জন্য, পড়াতে আগ্রহ করার জন্য এটা করেছে। আমাদের এলাকায় এক নাপিত, আমি অবশ্য কারোর নাম নিয়ে চর্চা করতে আমি চাই না বা আমি সেটা পছন্দ করি না, তো সেই নাপিতও পাঠচক্র খুলেছিল। পাঠচক্র খুলতে খুলতে, লোককে পড়াতে পড়াতে, নিজে পড়তে পড়তে এমন কিছু বই পড়ে ইসলামকে বহু জেনে গিয়েছিল, যার ফলে বুখারী শরীফে জাল হাদিস আছে ধরেছে। তার মধ্যে একটা হাদিস হল যে লা আদওয়া ওয়ালা তিয়ারা, তার মানে সংক্রামক ব্যাধি বলে কিছু নেই। তার কথা হলো যে হাদিসে আছে, বুখারিতে আছে, সংক্রামক ব্যাধি বলে কিছু নেই। এই হাদিসটা বাস্তবের পরিপন্থী, বাস্তব পরিপন্থী, বাস্তব বিরোধী, অতএব এটা হাদিস হতে পারে না, এটা ওহী হতে পারে না, এটা মিথ্যা কথা। তারপরে আমাদের কাছে অভিযোগ এলো, আমরা অবশ্য তার বিরুদ্ধে বই লিখেছি, বই ছাপা হয়েছে, বিভ্রান্তির বেড়া জালে মুসলিম সমাজ বলে বই আপনারা নিশ্চয়ই কেউ কেউ পড়ে থাকবেন। তো সেই বই যাতে বলা হয়েছে যে ইসলাম নাকি সংক্রামক ব্যাধিকে স্বীকার করে না, তার মানে ব্যাধি, যে সংক্রামক ব্যাধি আছে যাকে ছোঁয়াচে রোগ বলা হয়, এই ছোঁয়াচে রোগ নাকি ইসলামে স্বীকৃত নয়। কিন্তু আমরা জানি যে এ কথা ঠিক না, আমরা জানি এ কথা ঠিক না। তবে ওই হাদিস, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আদওয়া, সংক্রমণ বলে কিছু নেই, তার মানে কি, আমরা সেটা আজকের আলোচনায় চেষ্টা করব বুঝবার। আর আগে, তার আগে, সবার আগে আমি একটা কথা বলে রাখি, ব্যাধি যখন আসে, এই সংক্রামক ব্যাধি, ছোঁয়াচে রোগ যখন আসে, তখন সাধারণত তিন শ্রেণীর মানুষ হয়ে থাকে, তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ যে রোগীর আত্মীয়, যেমন ছেলে মেয়ে, যেমন স্ত্রী, তার আত্মীয় স্বজন। নম্বর দুই, রোগীর আত্মীয় স্বজন কেউ না, বরং আশেপাশের লোক, গ্রামের লোক, দেশের লোক ইত্যাদি, বুঝতে পারছেন। আর নম্বর তিন হচ্ছে ওই দেশেরই কেউ না, মানে বাইরের গ্রামের বা বাইরের দেশের ইত্যাদি, এই তিন শ্রেণীর মানুষ। ইসলাম, আমি আগে থেকে বলছি, পরে বিস্তারিত বলবো, ইসলাম এদের জন্য বিধান দিয়েছে যে যে ব্যক্তি শুনবে যে অমুক জায়গায়, অমুক দেশে বা অমুক গ্রামে মহামারী চলছে, সে বাইরে থেকে যেন সেখানে না যায়। আর যারা আত্মীয় স্বজন, কাছের লোক, তাদেরকে বলা হয়েছে তারা যেন ওই রোগ দেখে পলায়ন না করে। আর যারা আত্মীয় স্বজন নয়, পাশের লোক, তারা প্রয়োজনে সাবধানতা অবলম্বন করার জন্য পালাতে পারে, তবে আল্লাহর তকদির থেকে পালানোর পথ নেই। এখান থেকে যদি তিনটে এরকম বিধান হয়ে থাকে, তার মানে কি ইসলাম ছোঁয়াচে রোগকে স্বীকার করে না করে না? করে। আমি অনেকবার, বা ওলামারা অনেকবার বা বহুবার বলে থাকেন যে একটা কোরআনের আয়াত নিয়ে কিংবা একটা হাদিস নিয়ে কোনো বিধান নেওয়া যায় না। এক জায়গায় একটা হাদিস পড়লেন, বিধান পেয়ে গেলেন। ওই নাপিতি যার কথা বলছিলাম, সে এক জায়গাতে একটা কথা বলেছে, ছবি আঁকার কথা। ছবি, প্রাণীর ছবি আঁকা যাবে না, তাই না? প্রাণীর ছবি বা প্রাণীর মূর্তি তৈরি করা যাবে না। তো সে বলছে এটাও হাদিস হতে পারে না, যে হাদিস বলছে প্রাণীর ছবি আঁকা যাবে না, আবার বলছে গাছ গাছরা ছবি আঁকতে পারবে। তাহলে আল্লাহর নবী কি জানতেন না গাছে প্রাণ আছে? এটা ওহী হতে পারে না। অবশ্য আল্লাহর নবীকে দোষ দেননি, কি বলেছেন, বলেছে যে এটা আল্লাহর নবীর হাদিস হতে পারে না, মানে হাদিসকে অস্বীকার। তো এইভাবে জ্ঞান দিয়ে সে মাপছে নিজে হাদিসকে, হাদিস সহি না জয়ীফ, জ্ঞান দিয়ে। অনেকে আছে, অনেক এরকম আকলানি যাদেরকে বলা হয়, আকলানি, তারা বিশ্বাস করে না যে যেগুলোই জ্ঞান বিরোধী সেগুলোই সহি হাদিস না, এটা হাদিস হতে পারে না, এইভাবে হাদিসকে অস্বীকার করে। সুতরাং আমরা দেখব যে সত্যপক্ষে ইসলাম সংক্রমণকে স্বীকার করে না করে না, একটা হাদিস দেখে, যেমন এই নাপিত একটা হাদিস দেখে এখান থেকে নিয়েছে, ওখান থেকে নিয়েছে, পড়েছে আর ইসলামের বিধান সংগ্রহ করে ফেলেছে, দিয়ে অন্য হাদিসকে অস্বীকার করছে, বা তার নেই, মানে পড়া নেই, তার জানা নেই, কিন্তু একটা বিধান দিয়ে ইসলামের বদনাম, নিজের বদনাম নিজের ওঠাচ্ছে। আল্লাহ মুস্তাহান। চলেন হাদিস দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা ওয়াফিররা মিনাল মাজজুমি কামা তাফিররু মিনাল আসাদ। খালি একটা হাদিস খেয়াল করেন, যদি সে নাপিত ভালো করে বুঝতো যে হাদিসটা অর্থ, বা পুরো হাদিসটা বুঝতো, তাহলে এই কথা বলতো না। রোগের সংক্রমণ বলে কিছু নেই, রোগের সংক্রমণ বলে কিছু নেই, অশুভ লক্ষণ বলতে কিছু নেই। অশুভ লক্ষণ মানে কেমন? হ্যাঁ, সামনে দিয়ে বিড়াল চলে গেল, আর আজকে বিপদ হবে। কা কা করে কাক ডাকছে, আরে কেউ মরবে, এই কুকুর ডাকছে কেউ মরবে, কিংবা আমি সকালবেলায় কালি হাঁড়ি দেখলাম, একটা মেয়ে হাঁড়ি ধুতে যাচ্ছে পুকুরে, যা আজকে আমার দিনটা খারাপ হয়ে যাবে, এই যেগুলোকে কি বলা হয়, অশুভ লক্ষণ বা কুলক্ষণ মনে করা। অনেক অনেক মানুষকেও কুলক্ষণ, অনেক অনেক অনেকে আছে যে মানুষকে কুলক্ষণ বা কুলক্ষণে বলে, যে বউটা কুলক্ষণে, এই মেয়েটা কুলক্ষণে, ইত্যাদি ইত্যাদি। ইসলামে এই রকম কিছু আছে? নেই, মোটেই না। সুতরাং পেঁচার ডাকে অশুভ কিছু নেই। পেঁচার ডাক শুনে জাহিলি যুগে মনে করতো, যেমন আমরা এখন কাকের ডাক শুনে মনে করি, ঠিক ওই রকম পেঁচার ডাক শুনে তারা মনে করতো যে অশুভ কিছু হতে চলেছে বা ঘটতে চলেছে। সফর মাসেও অশুভ কিছু নেই। সফর মাস এলে মনে করে বাবা এই মাসটা খুব খারাপ, এই মাসে বিয়ে দেওয়া যাবে না। আমাদেরও আছে, তাই না? আমাদের মহরম মাসে বিয়ে নেই, অবশ্য ওটা শোক পালনের মাস বলে, ইমাম হোসেনের শোক পালন করে এক শ্রেণীর মানুষ, সেই জন্য এই মাসে বিয়ে নাই। অনেকে মনে করে এই মাসে বিয়ে নেই, মল মাসে বিয়ে নেই, এই মাসে বিয়ে দিলে বিয়েটা ভালো হয় না, অশুভ হয়। তো এই যে অশুভ ধারণা, এসব কোনো মাস কোনো দিনে এসব অশুভ ধারণা নেই। আর শেষ হাদিসটার শেষ অংশ হচ্ছে, কুষ্ঠ রোগী থেকে সেই রকম পলায়ন করো যেরকম তুমি সিংহ দেখে পলায়ন করো। কেন হুজুর? কেন কুষ্ঠ রোগী যেটা হচ্ছে ছোঁয়াচে রোগ, সেই রোগ দেখে সেই রকম পলায়ন করো যেরকম তুমি সিংহ বাঘকে দেখে পলায়ন করো। তাহলে ইসলাম সংক্রমণ কে মা স্বীকার করে না করে না? সংক্রামক ছোঁয়াচে রোগী রোগকে স্বীকার করে না করে না? করে। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে বললাম সামান্য একটা অংশ নিয়ে হাদিসকে মানে মানবো না আর কি, হাদিস না মানার যখন বাহানা থাকে তখন যা মন তাই করে এইভাবে রদ করে। কিন্তু দুঃখের বিষয় যে বই ছেপে ফেলেছে, যদি কোথাও বললো বললো হ্যাঁ সে কথা বলা গেল, কিন্তু বই ছেপে বিতরণ হয়ে গেল আর সমস্ত মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিল। যাদের কাছে আমাদের এই বই পৌঁছবে না, আমাদের এই বক্তব্য পৌঁছবে না, তারা বিভ্রান্ত থাকবে না থাকবে না? নিশ্চয়ই বিভ্রান্ত থাকবে, আর তার জন্য দায়ী হবে সে যে বিভ্রান্তি ছড়িয়েছে, আল্লাহ মুস্তাহান। কিন্তু তাহলে হাদিসের অর্থ কি হুজুর? সংক্রমণ নেই বলছেন? সংক্রমণ নেই বলতে হাদিসের অর্থ হচ্ছে সংক্রামক ব্যাধি আছে, তা থেকে দূরে থাকো, সে রোগকে বাঘের মতো ভয় করো। তবে এ কথাও মনে রেখো যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো রোগ নিজের নিজস্ব ক্ষমতা বলে সংক্রমণ করতে পারে না। বোঝা গেল? সংক্রমণ আছে, কিন্তু আপনি ভাববেন না যে এই সংক্রমণ এই রোগ নিজেই সংক্রমণ করে আল্লাহর ইচ্ছা ছাড়া। আপনার যখন জ্বর হয়, মাথা ব্যথা হয়, কি খেলে ভালো হয় এখন বর্তমানে? প্যানাডল নাকি বলে, প্যানাডল ক্যাপসুল বা একটা ব্যথা দিলে এইটা খাও ভালো হয়ে যাবে। আপনি কি মনে করেন এই আমার ভালো করবে? তাহলে সমস্যা। এই হচ্ছে তৌহিদ। আপনি এই ওষুধটাকে কি মনে করেন? এটা হচ্ছে ওসিলা, এটা হচ্ছে মাধ্যম, এরই মাধ্যমে আল্লাহ তাআলা আমার কে ভালো করবে রোগ? ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তাআলা ওষুধ সৃষ্টিকারী, আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দিয়েছেন, ফলে সে আবিষ্কার করে ওষুধ আবিষ্কার করেছে, কিন্তু এই ওষুধটাই আপনার রোগ ভালো করতে পারে না, আপনাকে বাঁচাতে পারে না। বাজানেওয়ালা কে? আল্লাহ তাআলা। ঠিক আছে, তেমনি সংক্রমণ তিনি দিয়েছেন, কোন রোগের ক্ষমতা নেই আল্লাহর অনুমতি ছাড়া কারো ক্ষতি করে। আর কোন সংক্রামক ব্যাধির ক্ষমতা নেই যে আল্লাহর ইচ্ছা ছাড়া সংক্রমণ করে। সুতরাং হাদিসের অর্থ বুঝেছেন, নিজস্ব ক্ষমতায় কোন রোগ কারো দেহে সংক্রমণ করে না, কোন রোগী কোন নিরোগ ব্যক্তিকে রোগী বানাতে পারে না, বরং আল্লাহই তার ইচ্ছায় এসব করে থাকেন। জাহিলি যুগের লোকেরা ধারণা করত যে কোন রোগ নিজে নিজেই অন্য দেহে সংক্রমণ করে, তারা মনে করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন ব্যাপারটা তা নয়, আসলে মহান আল্লাহ অসুস্থ করেন আর মহান আল্লাহ সুস্থ করেন, তিনি রোগ অবতীর্ণ করেন আর তিনি রোগের ওষুধ অবতীর্ণ করেছেন। যেমন যদি কেউ ধারণা করে যে মেঘই বৃষ্টি বর্ষণ করে, যেমন ওষুধই রোগ ভালো করে, মেঘই বৃষ্টি বর্ষণ করে, তাহলে তাকে কি বলা হয়? যে মেঘ বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা রাখে না, আল্লাহ তাআলা তাকে হুকুম করেন বলে যেখানে ইচ্ছা সেখানে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। মেঘ জমলেই বৃষ্টি হওয়া জরুরি নয়, আল্লাহর হুকুমই হচ্ছে আসল জিনিস। এজন্যই এক বর্ণনায় বলা হয়েছে, রোগগ্রস্ত কোনো কিছুই অপরকে রোগগ্রস্ত করতে পারে না, তা করলে প্রথমটিকে কে সংক্রমিত করলো? এই যে আমরা সংক্রামক ব্যাধি বলছি, ভাইরাস, ভাইরাস এ আপনার কাছে আছে, আমার কাছে চলে আসবে, কিন্তু আপনার কাছে এই লোকের থেকে প্রথম যে লোকটা এই রোগে সংক্রামিত হয়েছে, যার সংক্রমণ হয়েছে রোগ, ভাইরাসটা যার প্রথম দেখা গেছে, কোথেকে এলো? আল্লাহর তরফ থেকে। ওই যে মুরগি আগে না ডিম আগে, তাই না? বলুন মুরগি আগে না ডিম আগে, বলতে পারবেন? প্রথম যে জিনিসটা, প্রথমে মুরগি হবে তবে না ডিম হবে, আপনি বলবেন ডিম হবে তবে না মুরগি হবে। প্রথম যেটা সৃষ্টি সেটা নিশ্চয়ই মুরগি, তাই না? যেমন আদম সৃষ্টি করা হয়েছিল প্রথমে, তারপরে সন্তান হয়েছে। তো এই রকমই ভাইরাস যেটা প্রথম এলো একটা মানুষের কাছে নিশ্চয়ই লেগেছে এসেছে, সেটা কে করেছেন, কোথেকে এসছে, আল্লাহ তাআলা। সুতরাং আপনার কাছ থেকে আমার কাছে যে আসবে সেটাও পাঠাবেন কে, আল্লাহ তাআলা। তিনি ছাড়া অন্য কেউ দেহে সংক্রমিত করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের লোকেরা এই ব্যাপারে এত বাড়াবাড়ি ধারণা রাখত যে সংক্রমণের আশঙ্কায় কোন রোগীকে কেউ দেখা করতে যেত না, তার খিদমত করত না এবং একসাথে বসবাসও করত না, ছি ছি দূর দূর করত, তাই না? তো সেই ক্ষেত্রে তিনি বললেন যে তোমরা ভয় করো না, বরং আল্লাহর ইচ্ছা ছাড়া এটা হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না ফামান আদাল্লাহ ওয়াল, যে প্রথম কে তাকে সংক্রমিত করলো। হাদিসের অন্য এক অর্থে বলা হয়েছে যে লা আদওয়া, অর্থাৎ সংক্রমণের মুখে পড়ো না। তার মানে তুমি সংক্রমণ যেখানে দেখবে সংক্রামক ব্যাধি চলছে, সংক্রমণের মুখে পড়ো না। যেমন ইসলাম বলে দিয়েছে এর বিধান, প্রথমেই শুরুতে বললাম যার রোগ হয়েছে তার উচিত নয় জন মানুষে যাওয়া, জনসমক্ষে যাওয়া, তার মানে যেমন জামাতে নামাজ পড়তে না আসা তার জন্য ওজর, সে লোকের মাঝে যাবে না, সে এমন এক জায়গায় আবদ্ধ থাকবে যাতে রোগটা না ছড়ায়, তাকে তাকেও বলা হয়েছে তুমি মানুষের ক্ষতি করবে এটা যেন না হয়। অতএব আপনাকে বলা হচ্ছে আপনার রোগ নেই, তো আপনি সংক্রমণের মুখে পড়বেন না, লা আদওয়া, এর একটা অন্য একটা ব্যাখ্যা। যেমন মহান আল্লাহ বলেছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে হজে যেন যৌনাচার, হজে যৌনাচার নেই, হজে পাপাচার নেই, হজে ঝগড়া বিবাদ নেই, কে হয় না হজে যৌনাচার হয় না, হজে ঝগড়া বিবাদ হয় না, হজে কি বলে কলহ বিবাদ হয় না, হয় তাহলে বাস্তব এটা না। তাহলে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন, যে তোমরা করো না, তাই না? এগুলো তো হয় কিন্তু তোমরা করো না। অনুরূপ হাদিস লা দরারা ওয়ালা দরার, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, পরস্পর ক্ষতিগ্রস্ত না করে বা না হয়, তাই না? ক্ষতিগ্রস্ত না হয় মানে করো না, ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত নেই নয়, বরং ক্ষতিগ্রস্ত হয়েও না করো না। যেমন লা সালাতা বাদাল আসর, যেমন বলা হয়েছে লা সালাতা ইযা উকিমাতিস সালাত ফালা সালাত, একামত হয়ে গেলে নামাজ নেই, তার মানে কি একামত হয়ে গেলে নামাজ নেই, নেই মানে নামাজ পড়ো না, একামত হয়ে গেলে নামাজ পড়তে থেকো না, বরং যে নামাজের একামত হয়েছে সে নামাজে সামিল, জামাতে সামিল হয়ে যাও। অবশ্য এখানে আপনাদের ভুল থেকে যাবে, যদি এক রাকাত হয়ে গেছে তাহলে আর এক রাকাত হালকা করে পড়ে জামাতে সামিল হয়, যদি কিছুই না হয় তাহলে ছেড়ে দাও, গিয়ে জামাতে সামিল হও। তাহলে নামাজ নেই মানে কি নামাজ পড়ো না, আসলে হাদিসটা অর্থ বুঝতে পেরেছেন? তা লা আদওয়া মানে কি হলো, যে সংক্রমণের মুখে পড়ো না, সংক্রমণের কাছে যেও না। বেশ, এবারে ওই হাদিসের মর্ম নিয়ে একটি হাদিস যদি আপনারা লক্ষ্য করেন, যেমন আজকের খুতবাতে বলা হলো, হাদিসটা লম্বা আমি পড়ে শোনাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, একদা ওমর ইবনে খাত্তাব সিরিয়ার দিকে যাত্রা করলেন, অতঃপর যখন তিনি সার্গ বা সৌদি ও সিরিয়া সীমান্তবর্তী একটা জায়গা সেখানে পৌঁছালেন, তখন তার সাথে সৈন্যবাহিনীর প্রধানগণ আবু উবাইদা ইবনুল জাররাহ তার সাথীগণ সাক্ষাৎ করলেন। তারা তাকে জানান যে সিরিয়া এলাকায় প্লেগ, সিরিয়া এলাকাতে প্লেগ টাউন যাকে বলে, এই মহামারীর প্রাদুর্ভাব ঘটেছে। ইবনে আব্বাস বলেন, তখন উমার আমাকে বললেন আমার কাছে প্রাথমিক পর্যায়ে যারা হিজরত করেছিলেন সেই মুহাজিরদেরকে ডেকে আনো, এবার এই রোগ এসেছে মহামারী, ওখানে গেলে কি হবে ক্ষতি হবে, তো আপনি এই লোকদেরকে নিয়ে ওখানে যাবেন না, মানুষ কি হয়ে যাবে সংক্রামিত হবে বা সংক্রমিত হবে, ফলে ছোঁয়াচে রোগে তারা কি হয়ে যাবে, আল্লাহ তাআলা হয়তো বা ধ্বংস করবেন, তাই না? তো আপনি এই লোকদেরকে নিয়ে আপনি সেখানে যাবেন না। ওমর বললেন এক কাজ করো, আমি পরামর্শ করি, একা হুট করে কিছু করে দেবো না, পরামর্শ করি, মুহাজিরিনদেরকে ডাকো। আমি তাদেরকে ডেকে আনলাম, কে বলছেন, ইবনে আব্বাস। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সিরিয়ার প্রাদুর্ভূত মহামারীর কথা জানিয়ে তাদের কাছে সুপরামর্শ চাইলেন যে কি করা যায়। তখন তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হলো, কেউ বললেন, মতভেদ স্বাভাবিক তাই না, মতভেদটা অস্বাভাবিক না স্বাভাবিক, স্বাভাবিক মতভেদ হবেই। আপনি একটা গাড়ি কিনবেন, আপনার বাড়ির লোকের মধ্যে দেখেন কেউ বলছে লাল গাড়ি কিনবো, কেউ বলছে হলুদ কিনবো, কেউ বলছে সাদা, হয় না, হয় না, একটা গাড়ি কিনবো, কেউ বলছে ক্যামরি কিনবো, কেউ বলছে নাই কিনবো, হতেই পারে, স্বভাব হতেই পারে যে কোনো। আপনি কোর্টে যান, কোর্টে কোর্টে একটা কোর্টে বিচার এক, সুপ্রিম কোর্টে যান আলাদা বিচার, হয় না, হয় না, হতেই পারে, মতভেদ হতেই পারে। সুতরাং আমি তাদেরকে ডাকলাম, ওমার রাজি আল্লাহ তাআলার পরামর্শ করলেন, কেউ বললেন আমি, আপনি একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে বের হয়েছেন, তাই তা থেকে ফিরে যাওয়াকে আমরা পছন্দ করি না, তাই না? গুরুত্বপূর্ণ ব্যাপার, সেখানে দেশের ব্যাপার আছে, সেখানে জিহাদের ব্যাপার আছে, এখান থেকে ফিরে যাব এটা তো হতে পারে না, আমরা আল্লাহর উপরে ভরসা করব এবং যাব। কেউ কেউ বললেন আপনার সাথে রয়েছেন অবশিষ্ট ব্যক্তিবর্গ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণ, বহু সাহাবী আছে, কাজেই আমাদের কাজ ভালো মনে হয় না যে আপনি তাদেরকে এই মহামারীর মধ্যে ঠেলে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তোমরা আমার নিকট থেকে উঠে যাও, তোমরা আমার নিকট থেকে উঠে যাও। এবং তারপর তিনি বললেন আমার নিকট আনসারদেরকে ডেকে আনো। সুতরাং আমি তাদেরকে ডেকে আনলাম এবং তিনি তাদের কাছে পরামর্শ চাইলেন, কিন্তু তারাও মুহাজিরদের পথ অবলম্বন করলেন এবং তাদের মতোই তারাও মতভেদ করলেন। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা আমার নিকট থেকে উঠে যাও। তারপর আমাকে বললেন এখানে যে সকল বয়োজ্যেষ্ঠ কুরাইশি আছেন যারা মক্কা বিজয়ের বছর হিজরত করেছিলেন তাদেরকে ডেকে আনো। আমি তাদেরকে ডেকে আনলাম, তখন তারা পরস্পরে কোনো মতবিরোধ করলেন না। তারা বললেন আমাদের রায় হল আপনি লোকজনকে নিয়ে ফিরে যান এবং তাদেরকে এই মহামারীর কবলে ঠেলে দেবেন না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু লোকজনের মধ্যে ঘোষণা দিলেন যে আমি ভোরে সওয়ারির পিঠে ফিরে যাওয়ার জন্য আরোহণ করব, অতএব তোমরাও তাই করো। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন আপনি কি আল্লাহর নির্ধারিত তকদির থেকে পলায়ন করার জন্য ফিরে যাচ্ছেন? ওমারকে বলছেন আপনি কি আল্লাহর তকদির থেকে পলায়ন করছেন? ওমার বললেন হে আবু উবাইদা, যদি তুমি ছাড়া অন্য কেউ এই কথাটি বলতো। আসলে ওমার তার বিরোধিতা করতে অপছন্দ করতেন, বললেন হ্যাঁ আমরা আল্লাহ তকদির থেকে আল্লাহর তকদিরের দিকে ফিরে যাচ্ছি, আমরা ফিরে যাচ্ছি আল্লাহর তকদির থেকে আল্লাহর তকদিরের দিকে। তুমি বলো তো, তুমি কিছু উটকে যদি এমন কোন উপত্যকায় দিয়ে এসো যেখানে আছে দুটি প্রান্ত, তার মধ্যে একটি হলো সবুজ শ্যামল আর অন্যটি হলো বৃক্ষহীন, এবার ব্যাপারটি কি এমন নয় যে যদি তুমি সবুজ প্রান্তে চড়াও তাহলে তা আল্লাহর তকদির অনুযায়ী চড়াবে, তাই না? আর যদি তুমি বৃক্ষহীন প্রান্তরে চড়াও তাহলেও তা আল্লাহর তকদির অনুযায়ী চড়ানো হবে। বর্ণনাকারী ইবনে আব্বাস বলেন এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ এলেন, তিনি এতক্ষণ যাবৎ তার কোনো প্রয়োজনে অনুপস্থিত ছিলেন, বাইরে কোথাও ছিলেন। তিনি বললেন এই ব্যাপারে আমার নিকট একটি তথ্য আছে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ইযা সামিতুম বিত্তাউনি বিআরদিন ফালা তাদখুলুহা ওয়া ইযা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু মিনহা। তোমরা যখন কোন এলাকায় প্লেগ রোগের প্রাদুর্ভাব কথা শুনবে, সেখানে প্রাদুর্ভাবের কথা শুনবে, তখন সেখানে যেও না। আর যদি এলাকায় প্লেগের প্রাদুর্ভাব নেমে আসে আর তোমরা সেখানে মজুদ থাকো তাহলে সেখান থেকে বেরিয়ে যেও না, পলায়ন করো না। সুতরাং গিয়ে হাদিস শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রশংসা করলেন এবং মদিনা থেকে মদিনার দিকে, মানে শাম দেশের এলাকা থেকে মদিনার দিকে ফিরে এলেন। তাহলে তকদির থেকে পালাবার পথ আছে না নেই? তকদির থেকে পালাবার পথ যদি আপনি এখতিয়ার করেন সেটাই হচ্ছে তকদির, তাই না? তকদির আপনি বলবেন জান্নাত যান জাহান্নাম, আমি জাহান্নামই হয়তো কাজ করে কি করব, তা আপনি ইখতিয়ার করছেন। তকদির থেকে আপনি তকদিরকে, যেটা যদি জান্নাত থাকে তো জান্নাতকে আপনি ইখতিয়ার করছেন, জাহান্নামকে ইখতিয়ার করছেন না। জাহান্নাম থেকে পালাবার জন্য যদি আপনি জান্নাত ইখতিয়ার করেন তাহলে একটা তকদির থেকে আর একটা তকদিরে পালানোর ইখতিয়ারটা কার মানুষের আছে? সুতরাং আল্লাহর তকদির হচ্ছে এটা যে আমরা ফিরে যাব মদিনায় এবং আমরা ভালো থাকব, তো এটাও আল্লাহর তকদির। সুতরাং আল্লাহর তকদির থেকে আল্লাহর তকদিরে পালিয়ে যাচ্ছে। এখন শুনুন কর্তব্য, আমাদের কি কর্তব্য? তাহলে কর্তব্য হচ্ছে মুসলিম কোন রোগ ব্যাধির নিজস্ব সংক্রমণে বিশ্বাসী নয়। প্রথম দর্শটা কি পেলেন? যে কোন ছোঁয়াচে রোগ নিজের ইচ্ছাতে আল্লাহর হুকুম ছাড়া ছোঁয়াচে হতে পারে না, কারণ আল্লাহর তরফ থেকে প্রথম আক্রমণ এবং পরে সংক্রমণ হয়ে থাকে। সংক্রামক ব্যাধি থেকে সাবধান থাকতে হবে। যখন শুনবেন সংক্রামক ব্যাধি এসেছে ছড়িয়ে পড়েছে, তখন আপনি যথাসাধ্য কি হবেন? সাবধান হবেন, কারণ সে তকদির ও তদবির দুই বিশ্বাসী না। শুধু তকদির উপর ভরসা করে বসে থাকলে হবে? কাজ করতে হবে না? হবে না, হবে। তকদিরের সাথে কি করতে হবে? তদবিরও করতে হবে। তাই যে স্থানে কলেরা, বসন্ত বা অন্য কোনো মহামারী দেখা দেয় সেই স্থানে সে বর্তমান থাকলে সেখানে হতে ভয়ে বের হয়ে পলায়ন করবে না, তকদির হতে পালাবার পথ নেই, কিন্তু সেই স্থানের বাইরে থাকলে সেখানে প্রবেশ করবে না, কারণ তদবিরও ফল দেয়। কোন সংক্রামী ব্যাধিগ্রস্ত মানুষের কাছে থাকলে দূরে সরে যাওয়া যাবে না। আপনার আত্মীয়, আপনার স্ত্রী রোগ হয়েছে, ছেড়ে পালিয়ে যাবেন? আপনার ছেলে মেয়ের অসুস্থ হয়ে গেছে, ছোঁয়াচে রোগ ধরেছে, আপনি নিজেকে বাঁচাবার জন্য পালাবেন? খবরদার পালাবেন না। আপনি নিশ্চয়ই জানেন একই বাড়িতে দু চারটা লোক মরে, বাকি লোক মরে না, তারা ঘরেই থাকে। সবাইকে যে রোগ সংক্রমণ করবে তা জরুরি আছে না? অতএব আল্লাহর হুকুমে যাকে করবে করবে, তো আপনাকে আল্লাহর উপরে ভরসা রেখে সেখানে আপনার রোগীর পরিচর্যা করতে হবে, তারপরে সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন হাসপাতালে যাবেন, কোনো সংক্রামক ব্যাধি যদি কোনো একটা রুম আছে, সেই রুমে, বিশেষ রুমে রাখা হয়, সেখানে গেলে আপনার হাতে গ্লোভ লাগাতে হবে, মাথায় ওই যে কি টুপির মতো বেঁধে দেবে, আপনার মুখে মাস্ক লাগিয়ে দেবে, পায়েও আপনার একরকম মোজা দেবে, তারপরে ঢুকতে দেবে, তাই না? এগুলো হচ্ছে সাবধানতা অবলম্বন করা, যাতে ওই রোগের সংক্রমণ আপনার মাঝে এসে না যায়। অথবা সেই রোগীকে দূর বাসা যাবে না, দূরে থাকলে তার কাছে না, তার কাছে আসবে না, মুমূর্ষের সাহায্য চিকিৎসা করার কথা, এটা আলাদা কথা। যদি প্রত্যেক ডাক্তার বলে, রোগী বলে না, আমি রোগীর কাছে, প্রত্যেক ডাক্তার কিংবা ওই যে নার্স যারা, তারা যদি বলে যে আমি রোগীর কাছে যাবো না, রোগের চিকিৎসা করবো না, আমাকে ধরে নেবে, এটা কি হয় নাকি? তাহলে হবে নাকি? মানুষ তো সব মরে যাবে তাহলে। যারা এই যে এখন কত লোক মারা গেল, এখনো পর্যন্ত প্রায় 10,000 লোক সংক্রামিত হয়েছে, তারপরে কত লোক মারাও গেল, 100 ছাড়িয়ে গেছে অনেক আগেই, তো এইভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। তো ডাক্তাররা যদি এই রোগী থেকে দূরে থাকতে চায়, তাহলে কি রোগটা প্রতিরোধ করা যাবে? যাবে না। অবশ্য আল্লাহর ইচ্ছা তো আছে, আলাদা কথা, কিন্তু আমাদেরকে চিকিৎসা করতে বলা হয়েছে, আমাদেরকে প্রতিরোধ করতে বলা হয়েছে, আমাদেরকে করতে হবে, মানুষের সাহায্য করতে হবে। মানুষের কাজ তদবির করা বা সাবধানতা অবলম্বন করা, তকদির তার নিজের কাজ নিজে গোপনে গোপনে করে যাবে। সাবধানতা অবলম্বন করার কথাও হাদিসে বর্ণিত হয়েছে। ছোঁয়াচে রোগী সংস্পর্শে আসতে নিষেধ করা হয়েছে। যেমন বলা হলো কি, যে কুষ্ঠরোগী দেখলে কি করো, কিরকম পালাও, যেমন যেমন বাঘ দেখে পালাও। তেমনি অন্য হাদিসে আছে, লা ইউরাদান্না মুমরিদুন আলা মুসহ, তার মানে এমন উট, যে উটের ওই যে একটা চুলকানি রোগ হয়, সেই রোগ হয়েছে যে উটের, সেই উটের কাছে কোনো ভালো উট নিয়ে যাওয়া যাবে না। কেন? যেহেতু ছোঁয়াচে রোগ, যার ছিল না রোগ তার মধ্যেও রোগ সৃষ্টি হয়ে যাবে। তাহলে হাদিস সাবধান করছে, আমাদেরকে সাবধান করছে যে খবরদার ছোঁয়াচে রোগীর কাছে যাবে না। মহামারী গ্রস্ত দেশ বা শহরে যেতে নিষেধ করা হয়েছে। এখন চীনে চলছে, আমরা চীন যাব না, তাই না? কিসের ভয়ে যাব না? যে যদি রোগ ধরে নেয়, আমরা সাবধানতা অবলম্বন করব, সাবধানতা অবলম্বন করব। সাবধানতা অবলম্বন করে দেশ ছাড়া কি মোটেই বৈধ না? এবার মনে করুন, চীনের লোক কি দেশ ছেড়ে পালাতে পারবে না? যে প্রদেশে হয়েছে বা চীনের লোক যদি মনে করে যে বাঁচার জন্য আমি এখন ইন্ডিয়া পালিয়ে যাই বা বাংলাদেশ চলে যাই, যেতে পারবে না? পারবে না। কিংবা বাংলাদেশের বহু লোক এখন চীনে রয়েছে, ওই ওই প্রদেশেই রয়েছে, তারা যদি বাঁচবার চেষ্টা করে বাংলাদেশ পালিয়ে আসে, পারবে না? এটা পারবে না পারবে না, ওলামাদের মধ্যে মতভেদ রয়েছে। তো ওলামারা বলছেন যে বিশেষ করে প্লেগ রোগ যদি হয় পারবে না, কারণ প্লেগ রোগ দেখে পালানো হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের মতো। অতএব আল্লাহ রাসূল নিষেধ করেছেন, পালাবে না তো পালাবে না, তো এটা হচ্ছে পালাবে না, মৃত্যু থেকে ভয়ে পালাবে না, ঠিক আছে, যে আমি মারা যাব এই ভয়ে না, কারণ মৃত্যু সব জায়গাতেই, সব জায়গাতেই, ফাইন্নাহু মুলাকিকুম, যেখানেই তুমি যাবে সেখানেই মৃত্যু তোমার পেছনে পেছনে যাবে। প্লেগ রোগ হলে দেশ ছাড়া বৈধ নয়, অন্য রোগের ক্ষেত্রে বৈধতা আছে ওলামারা বলছেন, তাহলে এটা প্লেগ রোগ নয়। যেটা অনেকে বলছেন প্লেগ মানে তাউন, মানেই হচ্ছে আম মহামারীকেই বলা হয়, সমস্ত মহামারীকেই ওই তাউনের উপরে ক্যাশ করা যায়, আর আল্লাহ ভালো জানেন। অতএব যদি আপনি সাবধানতা অবলম্বন করেন, বিশেষ করে যদি শিওর হন, যেমন আগুন আসছে এই দিক থেকে, আপনি আল্লাহর ভরসা করে বসে থাকলেন, চলবে নাকি? আগুন আসছে, আগুন আসা তো শিওর, কিন্তু এই যে ভাইরাসটা আপনার কাছে আসা, এটা কি আপনি শিওর? না, আপনি শিওর না, এই জন্য এখানে দুটোর মধ্যে পার্থক্য আছে। যাই হোক, আপনি সাবধানতা অবলম্বন করে অন্যান্য রোগের ক্ষেত্রে চলে যেতে পারেন, কিন্তু যে রোগী রোগীর সংস্পর্শে আছে সে কি করবে? তার মনকে শক্ত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আদওয়া, খবরদার ভয় করো না, আল্লাহর ইচ্ছা ছাড়া সংক্রমণের শিকার তুমি হবে না। আচ্ছা, তার কাছে যাওয়ার পর যদি তারও সেই ব্যাধি হয়ে যায়, তবে সে এই বিশ্বাস বা ধারণা করে না যে তার কাছে এসেই রোগটা হলো। যদি আপনার মনে করুন রোগী দেখতে গেলেন কিংবা আপনি রোগীর সংস্পর্শে এলেন, হয়তো আপনার কি হয়ে গেল, সেই রোগটা চলে এলো, তখন আপনি খবরদার এইটা ভাববেন না যে ওর কাছে গেলাম বলে, যদি আমি না যেতাম তাহলে, এরকম বলবেন না। কেননা রোগ কোত্থেকে এসেছে, কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। তার কাছে কি বলে বিশ্বাস রাখবে, এটা তার নিয়তির গতি এবং মহান আল্লাহর ইচ্ছা। রোগের নিজস্ব সংক্রমণ নেই, আল্লাহর ইচ্ছা না হলে কোন রোগ সংক্রমণ করতে পারে না, এ কথা মূর্খরাও জানে। কেন? কারণ একই বাড়িতে কিছু লোকের সংক্রামক রোগ হলে অনেক লোকের তা হয় না, একথা আগেও বললাম। রোগ ছোঁয়াচে হলেই যে প্রত্যেককে আক্রমণ করবে তা জরুরি নয়। রোগের সৃষ্টিকর্তা মহান আল্লাহ যেমন ছোঁয়াচে রোগ প্রথম ব্যক্তিকে আক্রমণ করার ক্ষমতা দেখান, তেমনি তা প্রসার লাভ করার পরেও অনেক লোককে সংক্রমণ থেকে রক্ষা করার ক্ষমতাও রাখেন। এটাই হচ্ছে আকীদা। অতএব সঠিক আকীদা রাখতে হবে যে আমরা প্রথমত বিশ্বাস করব যে রোগীর কোনো রোগীর বা যে রোগ হয়েছে ছোঁয়াচে রোগ, সেই রোগ নিজস্ব সংক্রমণ তা করার ক্ষমতা নেই, যা কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে ঘটে। আর যখন দেখব যে হ্যাঁ সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়েছে, তখন আমরা সাবধানতা অবলম্বন করব, যথাসাধ্য সাবধানতা অবলম্বন করব। যেখানে সাবধানতা অবলম্বন করার উপায় করেও থাকতে হবে, সেখানে আল্লাহর উপরে কি রাখতে হবে, পরিপূর্ণ ভরসা রাখতে হবে। জীবন মতের বা জীবন এবং মৃত্যুর মালিককে আল্লাহ তাআলা, তিনি যদি চান তোমাকে এই ওসিলায় মৃত্যু দেবেন, আর তিনি যদি রক্ষা করতে চান, আমি গ্রহণ করছি, আমি যে সংক্রামক ব্যাধি থেকে ছোঁয়াচে রোগ থেকে যে টিকা নিচ্ছি, তারপরে ওষুধ খাচ্ছি, মাস্ক লাগাচ্ছি বা আরো কিছু করতে হয় আমি তো করছি, তারপরেও আল্লাহর ইচ্ছা সর্বোপরি, আল্লাহ তাআলার যা ইচ্ছা হবে তাই হবে, আর আমি আমার রোগীকে ছিছি করব না, মানুষ রোগগ্রস্ত মানুষকে দেখে আমি দূরে পালাবো না। বাকি যারা সাবধানতা অবলম্বন করার ক্ষমতা রাখে, যারা বাইরের লোক, তারা করতে পারে, তারা সাবধানতা অবলম্বন পূর্বক এমন জায়গায় যে নিরাপদ জায়গায় যেতে পারে। যেমন শুনলেন হযরত উমারের কি ব্যাপার, মানে তার যে আচরণ, তিনি শাম দেশে গেলেন না, মদিনায় ফিরে এলেন সাহাবীদেরকে নিয়ে এবং আরো অন্যান্য লোককে নিয়ে। আশা করি আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি বর্তমান যে পরিস্থিতি চলছে করোনা, যে করোনা, অতএব করোনাকে ভয় করো না। ভয় করো কাকে? করোনা সৃষ্টিকর্তা আল্লাহকে। নম্বর দুই, আমাদের ইসলাম যা বলছে সেগুলোকে মেনে চলতে হবে, তাহলে এই শ্রেণীর রোগ হবে না। এই শ্রেণীর রোগ মহামারী কেন হয়? এই যে মহামারীর যে আকার, এমন রোগ যে রোগ পূর্বপুরুষদের মাঝে ছিল না, সেই রোগ আসবে, নতুন নতুন রোগ আসবে। কিসের জন্য হয়? বিশেষ করে অশ্লীলতা ছড়িয়ে পড়ার জন্য, ব্যভিচার ছড়িয়ে পড়ার জন্য। ব্যভিচার যে উলঙ্ঘন, যে নগ্নতা চলছে, যেভাবে মেয়েরা মানে যৌন ব্যবসা করছে, দেহ ব্যবসা করছে, যেভাবে পুরুষরা নিজেদের মানে যৌনাচার স্বেচ্ছাচারিতা শুরু করেছে, যেভাবে আপনি সমুদ্র সৈকতে দেখছেন, আপনি নিষিদ্ধ পল্লীগুলোতে দেখছেন, এর যখন ব্যাপক হবে তখন আল্লাহ তাআলাও ব্যাপক শাস্তি পাঠিয়ে দেবেন। এমন রোগ আল্লাহ পাঠাবেন, এমন এমন রোগ আসতে থাকবে, মহামারী আসবে, যার নামই আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে, মুখ থেকে শুনি নাই। তাহলে এরকম পরিবেশ সৃষ্টি করতে হবে, তাহলে বাঁচবে কোন? হুজুর আমরা তো করব, কিন্তু ওরা তো করছে না, এই তো সমস্যা কথা হয়েছে। এই জন্য বলছি ইসলামের যে মানে সুফলতা আছে, সেই সুফল একা একা পাবেন না, একা ইসলাম মানলে পাবেন না। সামগ্রিকভাবে যদি ইসলাম না মানা হয় তাহলে মুসলিম, তবুও আপনার চেষ্টা আপনি করবেন, আপনি চাইবেন যে আপনার পরিবেশে যেন নোংরামি, আপনার পরিবেশে যেন অশ্লীলতা কি হয় বেড়ে না যায়, ঠিক আছে। আর তিন নম্বর হচ্ছে কর্তব্য, ডাক্তার যা বলছেন, মানে ডাক্তারদের যে অ্যাডভাইস আছে, যে উপদেশ আছে, এই করে না, ওই করো না, এই করো না, এটাই করতে হবে, তাই না? এটা মানতে হবে। বৈজ্ঞানিকভাবে যেটা, আজকাল বিজ্ঞান হচ্ছে উন্নতির যুগ, যতই উন্নতি হোক বিজ্ঞানের, কিন্তু আল্লাহর যে সৈন্য আছে একে ঠেকানো, একে বাধা দেওয়া কঠিন, তবু এরা চেষ্টা করছে। তো সেই মতো আমাদেরকে ডাক্তারি চিকিৎসা নেওয়া যায়, তাই না? নিতে হবে, তবে তাবিজ তুবিজ দিয়ে কিছু হবে না। তাবিজ বেঁধে দিলে ওই তোমাকে আর রোগ ছোবে না, হবে নাকি? অ্যাটম বোম আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকম তাবিজ তুবিজ দিয়ে কিছু হবে না। আচ্ছা, আপনি ওষুধ ব্যবহার করবেন, যেহেতু বিজ্ঞানসম্মত ওষুধ ব্যবহার ইসলামে কি আছে, অনুমতি আছে, আর আল্লাহ তালার কাছে প্রথমেই জান, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আর যিনি রোগ পাঠাচ্ছেন তাকে তার কাছে কি করতে হবে, দরখাস্ত করতে হবে যে আল্লাহ তুমি আমাকে বাধা দাও, আমাকে কি করো, আমার আমার কাছে রোগ যেন না আসে, বা আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আর অন্যান্য সাইয়্যিল আসকাম মুনকারাতিল আদওয়া বলে যে সমস্ত দোয়া আছে সেই দোয়া আল্লাহর কাছে করতে হবে। দেখবেন একটা উদাহরণ আছে, যে এক লোক মরুভূমিতে যাচ্ছিল, এক লোক মরুভূমিতে যাচ্ছিল, সেখানে মানে তার ছাগলের পাল নিয়ে সে আছে। আর ছাগলের পালে সাধারণত কি থাকে জানেন, কুকুর থাকে, পাহারাদার কুকুর। কোনো অপরিচিত লোক দেখলেই সেই কুকুর তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এবার মনে করেন আপনি গেলেন সেদিকে যাচ্ছেন, আর কুকুর আপনার উপরে ঝাঁপিয়ে পড়েছে, এই কুকুর থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুকুরের মালিককে বলা, আপনি কুকুরকে প্রতিরোধ করতে পারবেন না, ঝাঁই করে ধরে আপনার সমস্ত চিড়ে খুঁড়ে একাকার করবে, ছুটে গিয়ে কার কাছে যেতে হবে, হ্যাঁ ওই রাখালের কাছে, যে কুকুরের মালিক বা ছাগলের পাল যেই থাকে তার কাছে ছুটে যেতে হবে। বলে ভাই তোমার কুকুর সামলো, ওই যে একটা বাংলাতে কথা বলে না, ভিক্ষা থাক কুত্তা ছামাল, ভিক্ষা থাক, ভিক্ষা করতে গেছেন বাড়িতে কুকুর আছে, বাবা তোমার ভিক্ষার দরকার নেই, তুমি কুত্তা সামনে নাও, তাই না? তো কুকুরকে সামাল দিতে হলে কুকুরের মালিকের কাছে যেতে হবে, যে বলতে কুকুরটা সামালো তোমার দরকার নেই আমার। তো আমরা রোগের মালিক যিনি, তার কাছে গেলে আমরা রোগ থেকে বাঁচতে পারবো। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা প্রত্যেক নামাজের এক জায়গাতে আল্লাহর কাছে সার্বিক নিরাপত্তা চেয়ে থাকি। নিরাপত্তা বলতে মানুষ থেকে নিরাপত্তা, জিন থেকে নিরাপত্তা, তারপরে কোনো প্রাণী, হিংস্র প্রাণী থেকে, সাপ, তারপরে যত রকমের বাঘ টাঘ ইত্যাদি থেকে নিরাপত্তা, আপনার চোর ডাকা সন্ত্রাসী থেকে নিরাপত্তা ইত্যাদি, সার্বিক নিরাপত্তা চেয়ে থাকি। আমরা কোন জায়গাতে চেয়ে থাকি জিগু? নামাজের মধ্যে এমন এক জায়গায় আছে যেখানে আমভাবে আমরা আল্লাহর কাছে এই নিরাপত্তা চেয়ে থাকি, যদিও অধিকাংশ মানুষ এর থেকে গাফেল, উদাসীন, ফলে দোয়া কবুল হয় না। বলতে পারবেন কোন জায়গায় চেয়ে থাকি জিকু? হ্যাঁ, দুই সেজদার মাঝখানে কি বলে চাই? আল্লাহুম্মা ফিলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি, জানেন কেউ? বলি তো দোয়া, কিন্তু হুজুর ওই তো মুশকিল, জানলে তো আর সৌদি আরব আসতাম না, তাই না? মুশকিল তো এখানেই যে আমরা দোয়া পড়ি কিন্তু দোয়ার মানে জানি না। আমরা আল্লাহর কাছে দিন রাত নিরাপত্তা চাই, অথচ নিরাপত্তায় ভুগি, হুজুর কি দোয়া আছে কি পড়বো, অথচ আপনি পড়ছেন আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি। রুজি, আমরা রুজির মালিকের কাছে রুজি চাইবো, তাই না? সৌদি আরবের কাছে রুজি চাইবো না, নাকি? সরকারের কাছে চাকরি দেয় না, সরকার চাকরি দেয় না, চাকরি দেয় না, রুজি সরকারের সরকারের দরজায় পড়ে আছি, কত ঘুষ ঘাস, কত কত ব্যাকিং, কত কি লাগিয়ে আমরা চাইছি চাকরি যেতে হয়, অথচ রুজির মালিককে তার কাছে চাই না, তার কাছে চাই না। আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে রুজি চাই আল্লাহর কাছে, কোথায় চাই বলুন তো? অনেক মানুষ জানে না, গাফিল, ওই দুই সেজদার মাঝখানে হয়তো আছে, ওয়ার জুক নেই, আল্লাহ তুমি আমাকে রুজি দাও, আল্লাহ তুমি আমার রুজির ব্যবস্থা করে দাও, যেখানে সরকারি চাকরি হোক, ব্যবসা বাণিজ্য হোক, চাষবাস হোক, তুমি আমাকে রুজি দাও, আমাকে পর্যাপ্ত রুজি দাও, আমি যেন তোমার যথেষ্ট খেয়ে পড়ে আমি যেন তোমার ইবাদত করতে পারি। মুশকিল হচ্ছে যে আমরা জানি না। সুতরাং দোয়া আল্লাহর কাছে, রোগ বালা জ্বালার যে মালিক তার কাছে গিয়ে আমরা চাইবো যে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে নিরাপত্তা দাও। বিশেষ করে নামাজের ভিতরে এই দোয়া এবং বিশেষ দোয়া পড়ে আমরা এই রোগ জ্বালা থেকে বা এই মহামারী থেকে পরিত্রাণ পেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।